বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবন তুলসী পিয়া বৈকেশবশ চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্ট দুহম তীর্থাস্পদম শিব বিরঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধিরণ্যম মায়ামিগ দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনকচন্দমনিচ্ছতায় বিস্ফুরজিতকমপি গোপবধূ সুদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমতি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজান লম্বিত ভুজৌ কনকাবধাতু সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষ ভীষ্মম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভবান রূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগ সজস্ব বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহি ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যেহ যত কার্যম ম্রিয়মানস্য সর্বথা। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যেহ যত কার্যম ম্রিয়মানস্য সর্বথা। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমরা এই জগতে কোনো কাঠমিস্ত্রির কাঠপাথরের মিস্ত্রি হওয়ার জন্য আসি নাই। আমরা এই জগতে কোনো কাঠপাথরের মিস্ত্রি হওয়ার জন্য আসি নাই, কোনো কালোয়াত হওয়ার জন্য আসি নাই, নানারকম বাহাদুরি দেখাবার জন্য এই জগতে আমরা আসি নাই। এই জগতে জন্মগ্রহণ করার পর একমাত্র জীবের স্বরূপের ধর্ম হরিভজন, এই কথাটা উপলব্ধি করতে পারলেই এ মানুষ্য জীবনের সার্থকতা দেখা দেবে। কেবল হরিকীর্তন হরিকথার দ্বারা আমরা অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারব। এই সম্বন্ধে আমরা সায়ংকালে অধিবেশনে আলোচনা করব। শ্রীল সরস্বতী ঠাকুর যে কথা বলেছেন, শ্রীল পরীক্ষিত মহারাজ নিজের জীবনে আচরণ করে যা দেখালেন বাস্তবিক পক্ষে সবই সত্য কথা, পরম সত্য কথা। কাল আলোচনা প্রসঙ্গে জানানো হয়েছিল, শ্রীল পরীক্ষিত মহারাজ ভগবত ইচ্ছায় যোগমায়ার দ্বারা অভিভূত হয়ে কিছু একটা এমন কর্ম করে ফেলেছিলেন যেটা তিনি কোনোদিনই স্বপ্নেও ভাবতে পারেন নাই। তার ফলেতে শমিক মুনির ছোট্ট ছেলে শ্রীঙ্গি ঋষি তার দ্বারা সপ্তম দিনেতে সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশনে শেষ করবে, এ ধরনের একটা অভিশাপ শুনতে পেয়ে তিনি নিজের জীবনে যত ব্যস্ততা আছে, আমাদের অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ আছে। শ্রীল সরস্বতী ঠাকুর বলছেন এটাকেই বলে মায়া, আমাদের অনেক কাজ আছে, হরিভজনের সময় নাই, এটাকেই বলে মায়া। এর চেয়ে বড় মায়া আর কিছু হতে পারে না। শ্রীল পরীক্ষিত মহারাজের মতো সপ্তদ্বীপের অধিপতি, যার ব্যস্ততার কথা যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হন তিনি অনুভব করতে পারবেন, তিনি তার সমস্ত জীবনের ব্যস্ততাকে ঘুচিয়ে দিয়ে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তিনি চলে এলেন শুক্তাল ক্ষেত্রে, গঙ্গার কিনারে। সেখানে এসে উত্তরমুখী হয়ে বসে পড়লেন পয়োপবেশনে, নিজের মঙ্গলের অনুসন্ধান জীবের করা উচিত, যার জন্যই বেদান্ত সূত্রে বারবার বলা হয়েছে, বিভিন্ন শাস্ত্রে বেদান্ত সূত্রে তো বলা হয়েছে, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে এবং অন্যান্য স্থানে ভাগবতে বলছেন জীবস্ব আত্মজিজ্ঞাসা, বেদান্ত সূত্রে বলছেন জীবস্ব আত্মজিজ্ঞাসা জীবস্ব আত্মজিজ্ঞাসা। ভাগবতজি মহাপুরাণ বলছেন, বেদান্তও বলছেন, অথত ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্ত সূত্র বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ভাগবতজি মহাপুরাণ বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, চৈতন্য চরিতামৃত সেইটাকেই একটু সরলভাবে বাংলায় বলছেন, কে আমি কেনে মোরে যারতা প্রত্যয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয়। এরকম ধরনের চেতনা জীবাত্মার ভেতরে জাগরুক না হওয়া পর্যন্ত তাদের উদ্ধারের রাস্তা খোলে না। গীতাতেও ভগবান বলছেন যে নিজেকে কখনো অজ্ঞানের মধ্যে এরকমভাবে ফেলে রাখবে না। উদ্ধারেত আত্মনা আত্মনম ন আত্মন্যই বা অবসাদয়েত, নিজেকে অবসাদগ্রস্ত করে রজতম গুণেতে শতগুণতে বা রজতম গুণেতে নিজেকে ডুবিয়ে দিয়ে খুব সুখ অনুভব করছো তোমরা, তোমরা মনে করছো আমরা খুব সুখী, কিন্তু একটু বিবেচনা করে দেখলে বুঝতে পারবে যে এগুলো কোনোটাই নিত্য বিষয় নয়, অনিত্য সুখেতে জীবনটাকে বরবাদ করছো। অপূর্ব অপূর্ব সব মহাজনগণের কীর্তন আছে, নরোত্তম ঠাকুর ছিল ভক্তিবিনোদ ঠাকুর, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, ক্লেশের নিবৃত্তি হওয়া সম্ভব না। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জেনিতে আর কোনো বস্তু নাই। শিল পরীক্ষিত মহারাজ নিজের জীবনে এইটাকেই প্রমাণ করে দেখালেন। যদিও শিল পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলা হয়েছে সব জায়গায়, তথাপি আপনাদের মনে প্রশ্ন আসবে তাকে মহাভাগবত বলা হয়েছে আর অথচ তার এরকম একটা অবস্থা হলো কেন, এর উত্তর আমি আগেই বলেছি। ভগবান তার নিজজনগণকে নিজজনগণকে দিয়ে জগতের কাছে শিক্ষা স্থাপন করেন, অর্জুনকে দিয়ে, প্রহ্লাদ মহারাজকে দিয়ে, ধ্রুব মহারাজকে দিয়ে, যুধিষ্ঠির মহারাজকে দিয়ে, পরীক্ষিত মহারাজকে দিয়ে, সমস্ত জগতে একটা পার্মানেন্ট শিক্ষার ব্যবস্থা রেখে যান, যাতে ভবিষ্যৎ কালে সমস্ত মানুষ এই সব কথাগুলো তারা যেন শ্রবণ করতে পারে এবং এই সব শ্রবণ কীর্তন করে তারা যেন নিত্য জগতে যাওয়ার ব্যবস্থা অনায়াসে করে নিতে পারে। এই কারণে এই ধরনের একটা ব্যবস্থা করেন। কেন পঞ্চপাণ্ডব এত কষ্টেতে পড়েন, কেন পরীক্ষিত মহারাজ অভিশাপ পেলেন, কেন প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট পেতে হবে, কি কারণে, এর উত্তর এইটাই। ভগবান নিজজনকে দিয়ে জগতে প্রমাণ স্থাপন করবার জন্য এরকম ধরনের একটা ব্যবস্থা সৃষ্টি করে জগৎবাসীর কাছে সুন্দর একটা শিক্ষা প্রণালী স্থাপন করে যান। পরীক্ষিত মহারাজ আজকে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন, যদিও সংসারে থাকাকালীন অবস্থায় আপনাদের মনে হয়েছে তিনি সংসারে রয়েছেন, রাজ্য পালন করেছেন, কিন্তু তার সম্বন্ধে বলা হয়েছে তিনি মহাভাগবত। এই রাজ্য পালন রাজ্য সুখ তার কোনোটাই স্পর্শ করে নাই, এই জন্য রাজর্ষি বলা হয় তাদের, যেমন জনক মহারাজ আদি এদেরকে রাজর্ষি বলা হয়। একই ধারে তারা যেমন রাজা, তাদেরকে রাজা বলা হয়, আবার সঙ্গে সঙ্গে তারা ঋষি, কি করে সম্ভব? একাধারে তারা রাজা, একাধারে তারা ঋষি। এগুলো যতক্ষণ আপনাদের জীবনে প্র্যাকটিক্যালি না আসবে, আমার কথাগুলো আপনাদের ডাইরেক্ট রিয়ালাইজেশনের বিষয় হবে না। আবার হতেও পারে যার নির্মল চিত্ত হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে তাদের অনুভবের বিষয় হলেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ভজন করতে করতে, এই কথাগুলোকে স্মরণ করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে কোনো না কোনো সময় শীঘ্রই আসবে। যেই জন্য ভাগবতী মহাপুরাণ অ্যাসিওরেন্স দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, নাতি দীর্ঘেন কালে ন ভগবান বিশতে হিদি, বেশি দিন সময় লাগবে না। এরকম ধরনের তীব্র কথা শুনতে শুনতে অতি অল্প সময়ের মধ্যে ভগবান শ্যামসুন্দর আপনাদের হৃদয়তে, হৃদয়ের সিংহাসনে বসে পড়বেন। তখন জগতের এই রক্তমাংসের সৌন্দর্য, ঘৃণ্য বস্তুগুলো আর ভালো লাগবে না। কেউ যখন বাস্তব অমৃত আস্বাদন করেন, সে কোনোদিনই আর বিষ পান করার জন্য দৌড়ান না। জাগতিক উদাহরণে আপনারা জানেন যে মৌমাছি কখনোই মধু ছাড়া কোনো কিছু পান করেন না, আবার গুয়ে মাছি আছেন বিষ্ঠাতে রমণ করেন, সে কোনোদিনই আবার মধুতে যায় না। সে সবসময় ওই তার কাজই হলো বিষ্ঠাতে বসবে, আর মধু মৌমাছির ধর্ম হলো চিরকাল মধুপানি করবে। সেই জন্য পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হয়েছিল সারঙ্গ ইব সারভুক, এই পরীক্ষিত মহারাজ মৌমাছির মতো, সারঙ্গ মানে মধুপানকারী মৌমাছির মতো তিনি সারভুক। কোনো কখনো যদি যেমন হংস যারা আছেন, যারা রাজহংস জল থেকে দুধকে আলাদা করে নিতে পারেন, সেরকম ইনি হচ্ছেন মহাভাগবত, তার পক্ষে সম্ভব। সারঙ্গ ইব সারভুক, তিনি সার বস্তুকে গ্রহণ করতে পারেন। আপনাদের সমাজে সঙ্গ বলে একটা কথা আছে, যে সঙ্গ আপনারা কখনই স্বপ্নেও বাদ দিতে পারেন না। কেন মানুষের সিদ্ধি হয় না, এ সম্বন্ধে আমি ভক্ত সমাজে অনেক আলোচনা করলেও অনেকে অনুভব করতে পারেন না বিভিন্ন স্থানে। আজকে সায়ংকালীন অধিবেশনে এই কথা আমি উত্থাপন করব, কেন পরীক্ষিত মহারাজের সঙ্গে সঙ্গে সিদ্ধি হয়ে গেল, কেন আপনার এত হরিনাম করে, এত জপ ধ্যান করে কিচ্ছু হচ্ছে না, কি কারণ? কারণ মানুষের অসৎসঙ্গ বলে যে জিনিসটা আছে, জানতে বা অজান্তে সে কোনো মতেই সেটাকে ত্যাগ করতে পারছেন না। বাস্তবিক শুদ্ধভাবে সৎসঙ্গ করার যে টেকনিক, যে গোপন পদ্ধতি, সেটাকেও তারা উপলব্ধি করতে পারছে না। তারা এইগুলোকে উপলব্ধি করতে পারছে না বলে বাস্তবিক একদম বিশুদ্ধ সাধুসঙ্গ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। বাস্তবিক পক্ষে আপনাদের মধ্যে কাউর যেন এটা সন্দেহের বিষয় না হয়, যে কথাটা আমি বেশ কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলেছিলাম, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এ কথাটা যেন আপনাদের মনে না হয় গল্প কথা। তার উদাহরণ আমি জৈব ধর্ম থেকে, বৈষ্ণব দাস বলে একজন আছেন, তিনি বারাণসী থেকে এসেছিলেন, এসব কথা আমি বলেছি, যারা শোনেননি সেগুলো তোলা রয়েছে অনর্গল ঘরেতে। ভালো না লাগলেও আমি জানি এগুলো কড়া কথা, আপনাদের কষ্ট লাগবে, কিন্তু আমি চলে গেলেও এই কথাগুলো অনর্গল আপনারা শ্রবণ করবেন এবং আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ কৃপালাভ করবেন গুরু বৈষ্ণব ভগবানের। এই কথাগুলি আপনারা আপনাদের জীবনে গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই কথাগুলো আপনারা আবার অপরকে বলবেন। এইভাবে মাল্টিপল ওয়েতে, আমরা চাইছি মাল্টিপল ওয়েতে এই কথা সমস্ত জগতে ছড়িয়ে যাক। আমি জানি সাধু চিরকালই থাকবেন, সাধুর সঙ্গে সাধু বেশধারী অত্যাচারী ব্যক্তিও থাকবেন, এগুলো চিরকাল থাকবে, এগুলো নেই সংসার। কিন্তু আপনারা যদি সিনসিয়ার হন, তাহলে আমরা আজ না হলেও কালকে দেখিয়ে দেব যে মাল্টিপল ওয়েতে এই ভক্তি, শুদ্ধ ভক্তি চারি জগতে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগবে না। মাল্টিপল ওয়ে মানে যেমন এখন দুই আছে, দুইটাকে ডবল করলে চার হয়, চারটাকে ডবল করলে কি হয়, আট হয়, আটটাকে ডবল করলে কি হয় ষোলো হয়, এইভাবে চেন ওয়াইজ ছড়িয়ে যাবে। আরও ভালো করে যদি আরও বলতে চায়, আরও ফাইন অ্যাকিউরেটভাবে, তাহলে যেভাবে অ্যাটমিক রিয়াকশন হয় সেটা বললে আরও ভালো হয়। প্যারেন্ট এলিমেন্ট এরম তাকে ধাক্কা মারা হচ্ছে, সেরকম ডটার এলিমেন্ট এরম বেরিয়ে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে সেখান থেকে অজস্র, যখন অ্যাটমিক প্ল্যান্টে যে রিয়াকশন হয় সেগুলো এই চেতনার জাগরণ গোমাতার বইতে এগুলো সব পরিষ্কার দেওয়া রয়েছে, হিন্দি ইংরাজিতেও হচ্ছে শিগগিরই। ওটাকে কেউ যদি জীবনে পড়েন মৃত্যু পর্যন্ত ওই গ্রন্থটাকে ভুলতে পারবেন না, এ কথাটা আমি অ্যাসিওর। আমি জানি না এরা এনেছি কি না, এরা নিজের খুশি মতো এটা করেছে আমি জানি না, তবে গোমাতার গ্রন্থ যে চেতনা জাগরণ এটা বিশেষ করে মুসলিম ভাইদের পড়া উচিত, খ্রিস্টান মুসলিম ভাইদের, ওখানে রাগের কিছু নেই, অনেক তত্ত্ব বিশ্লেষণ করা আছে বিজ্ঞানভিত্তিকভাবে, শব্দব্রহ্ম কি, লেটেস্ট সাইন্টিফিক রিসার্চ, সেগুলো সমস্ত লেটেস্ট বৈজ্ঞানিকের আবিষ্কার সবগুলো দেওয়া হয়েছে, তার সঙ্গে আমাদের শব্দব্রহ্মের সম্বন্ধ কি, কি করে এই জগৎ সৃষ্টি হয়েছে সব কথা ওখানে মোটামুটি অ্যানালিটিক্যালি বলা হয়েছে। আমরা দেখছি যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই কথাটা ধ্রুব সত্য কথা। যার জীবনে বাস্তবিক সাধুসঙ্গ হয়েছে, যার চরিত্র অত্যন্ত খারাপ ছিল, স্বভাব অত্যন্ত খারাপ ছিল, আমরা চোখের সামনে দেখেছি, আমাকে সে কোনোদিনই দেখেনি, কোনোদিনই আমাকে দেখেনি, খালি কথাটা কোনো কোনো সময় কোনো চিপ থেকে বা কোনো জায়গায় শুনে নিয়েছি, নেওয়ার সঙ্গে তাতে জীবন পরিবর্তন হয়ে গেছে। আবার কেউ আমাকে ছোটোবেলায় দেখেছে, সে যখন পাঁচ ছ বছর বয়স, তারপরে আর এত বছরে দেখেনি, কুড়ি বছর পঁচিশ, তার এখন অনেক বছর, সে বেপথে চলে যাচ্ছে, তার মা দুঃখ করেন, হঠাৎ কোনোভাবে কানে চলে গেছে, তার মা এসে বৈষ্ণব, তারা ফ্যামিলি বৈষ্ণব, পুরীতে থাকেন, তার মা অবাক হয়ে এসে বলছেন, মা আমার আমার ছেলেটা মহারাজ পুরো বেপথে যাচ্ছে, এখন একদম সম্পূর্ণ ফিরে এসছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। এগুলো ভগবানের কৃপা, আমার তো এর মধ্যে কোনো বাহাদুরে নাই, মহাজনগণে যা সম্পত্তি সেটা আমি বলতে বসেছি, আমার নিজস্ব বলে কোনো কিছু নাই এর মধ্যে, যার জন্য হরিকথা কীর্তনই জগতে সম্পূর্ণ পরিস্থিতিকে ফেরাতে পারবে, এটা সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে আমি বলছি, শাস্ত্রের প্রমাণ সঙ্গে। এখানে পরীক্ষিত মহারাজের জীবন আপনারা দেখুন, তিনি সমস্ত ছেড়ে দিয়ে কিভাবে সাধুসঙ্গ করবার জন্য এই সুক্তাল ক্ষেত্রে গঙ্গার তীরে এসে তিনি পয়প্রবেশনে বসেছেন, উত্তর মুখ করে গঙ্গার অপূর্ব ধারা চলছে, পাহাড়ের টিলা অপূর্ব উপরে অনেক উঁচু, সেই স্থান থেকে উত্তরমুখী করে বসে রয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবত ইচ্ছায় সমস্ত মুনি ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছেন, এই কথা আমি কালকে কীর্তন করে আপনাদেরকে জানিয়েছিলাম। সবচেয়ে সৌভাগ্যের বিষয় খুব আজকে আমাদের হলো যে ছিল পরীক্ষিত মহারাজের সম্মুখে পরমহংস কুল চূড়ামণি সেই সুখদেব গোস্বামী আজ এখানে উপস্থিত হয়েছেন, যাকে কেউ স্বপ্নেও দর্শনের কথা ভাবতে পারে না, যে সুখদেব গোস্বামী কাউর কাছে যান না, কাউর সঙ্গে করেন না, এমনকি পিতামাতা যে জন্ম দিয়েছেন পিতামাতাও কেউ ফিরে দেখেন নাই, এতটাই নিরপেক্ষ, এতটাই উচ্চ অবস্থা তার, যে সুখদেব গোস্বামী তিনটে বাড়িতে কেবল ভিক্ষায় যাবেন, তাও যদি পয় অর্থাৎ দুগ্ধ ভিক্ষা পান কেউ যদি দেখে ফেলে, মুখে কোনো শব্দ করবেন না, যদি হয়ে গেল তো হয়ে গেল ভিক্ষা, নাহলে চললেন এভাবে। এরকম একজন ব্যক্তি যিনি জীবনে একটা শরীরের গ্রাস আচ্ছাদনের জন্য আপনাদের জীবনকে কর্মময় করেছেন, আপনারা গ্রাস আচ্ছাদন এবং বসবাস ইত্যাদি সুবিধে করার জন্য শারীরিক এবং মানসিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট কে হাসিল করবার জন্য বিভিন্ন বাহাদুরি দেখাচ্ছেন। কিন্তু আমি প্রমাণ করব দশম স্কন্ধে আলোচনার সময় যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের এই সভ্যতাটাকে হেসে উড়িয়ে দেবে। এটাকে সভ্যতা বলা হয় না, এটাকে পাশবিকতা বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ সরলভাবে সুন্দরভাবে যেভাবে জীবনযাপন করেছেন বৃন্দাবনের অন্তঃকরণে, সমস্ত আমাদের জীবগণকে ঠিক সেই রকমভাবে কোনো উদ্বেগ ছাড়া জীবনযাপন করতে বলেছেন। প্রত্যেক জীবকে বলেছেন আমার কাছেই তোমরা চলে এসো, বাস্তবিক তোমরা আনন্দের সন্ধান পাও নাই, তাই তোমরা ওই দিকে দৌড়াচ্ছ। পরীক্ষিত মহারাজের সম্মুখে আজকে সবচেয়ে বড় সৌভাগ্যের এই সৌভাগ্য কোটি কোটি জন্মেতে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। শ্রীল সুখদেব গোস্বামীর মতো পরমহংস শ্রেষ্ঠ, যিনি পরম নিরপেক্ষ, আজ কেন জানি না ভগবানের ইচ্ছায় তিনি এখানে উদয় হয়েছেন। যারা পরমহংস ব্যক্তিগণ তাদেরকে বাইরের কোনো অনুশাসনে বেঁধে ফেলতে হয় না। যারা পরমহংস গুরু বৈষ্ণব তাদেরকে বাইরের জগতের কোনো অনুশাসনে বেঁধে ফেলবার দরকার হয় না। তারা স্বাভাবিকভাবে ভগবানের প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত, বোঝা গেল আমার ভাষাগুলো, তারা স্বাভাবিকভাবেই ভগবানের প্রেমের দ্বারা তারা নিয়ন্ত্রিত। তাদের হৃদয়েতে যা যা ভাব উত্থাপিত হয় সেই অনুপাতে তারা ক্রিয়াকর্ম করে থাকেন। তাদের প্রত্যেক ক্রিয়াকর্ম, ওঠা বসা চলা চিন্তা করা দেখা, সমস্ত ক্রিয়াকর্ম তাদের ভক্তির অঙ্গ। তারা যে কোনো ক্রিয়াকর্মই করেন তারা ভগবানকে সম্পূর্ণরূপে সন্তুষ্টি বিধানের জন্যই করে থাকেন। এই জন্য পরমহংস গুরু বৈষ্ণবের ওপর কোনো কন্ট্রোল করতে হয় না। এ কথা বলতে গিয়ে আমি দুদিন আগে চিৎকার করে বলছিলাম, ডোন্ট ট্রাই টু গেট কন্ট্রোল ওভার গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণবের উপরে কর্তৃত্ব ফলাবার চেষ্টা করো না। আগুন যেমন পুড়িয়ে মেরে দেয় তার চেয়েও ভয়ঙ্কর তোমাদের মৃত্যু হয়ে যাবে। আগুন পোড়ালে পরে পরের জন্ম কিছু হতে পারে, সাধুগুরুর সময় তেজ, তাদের যদি অপরাধ করে কেউ তার ফলে যে গতি হবে সেটা বলবার কথা না, বিভৎস। সেই জন্য আমরা দেখলাম সুখদেব গোস্বামী এসে গেছেন, তাকে বাইরের জগতের ছেলেপেলেগুলো কেউই জানে না, কোনো লোকই চেনে না। এই আপনার কোথা থেকে এলো একটা ল্যাংটো বাবা, কোথা থেকে এলো, এখন সে চলছে। তার অপূর্ব রূপের বর্ণনা দেওয়া আছে, তাতে আমাদের শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যে মহিমাতে বলা হয়েছিল, নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং সুখ, নন্দনন্দন কৃষ্ণই যে সুখদেব গোস্বামী, এটা কোনো ভুল কথা নয়, এটা শাস্ত্রের প্রমাণ। শুধু তাই নয়, যদি সুখদেব গোস্বামী এখানে স্বয়ং উপস্থিত হতেন, আর যাদের দিব্য চোখ খুলেছে তারা দেখতে পাচ্ছেন সুখদেব গোস্বামী এসছেন কি না। একটা জায়গায় জম্বুর একেবারে এক্সট্রিম পয়েন্ট, সেখানে একবার যেতে হয়েছিল, নিয়ে গেছিলেন। সেখানে গিয়ে একটা রামানন্দের মন্দিরে কিছু আলোচনা করে ফেরবার সময় সেখানে কয়েকজন অনুরোধ করলেন, এখানে দেবী ভাগবত পাঠ হচ্ছে, আপনি যদি একটু যান ভালো হয়, খালি পায়ে ধুলে দিয়ে আসবেন। আমি ভেতর, আমার সঙ্গে অনেক অন্যান্য সন্ন্যাসীরা ছিলেন, কিন্তু কেন জানি না আমাকেই লোকে দাবি করলেন, হাজার আপনি যদি ওখানে গিয়ে একটু বসে পড়েছেন, কেউ দেবী ভাগবত পাঠ করছেন। আমি চিন্তা করলাম এখানে যদি নাকসিটকে চলে যায় তাহলে গৌড়ীয়গণের একটা কথাও যে এখানে আলোচনা হতো সেটা হবে না। আমি জানি আমি ওখানে যে উপস্থিত হলাম কোনো কিছুর জন্য আমি যাইনি, তাদের যেন হৃদয়টা ভেঙে না যায়, তারা উৎসাহের সঙ্গে দেবী মায়ের কথা আলোচনা করছেন, আমি সেই সিদ্ধান্তগুলো অনুমোদন করবার কোনো প্রশ্নই আসে না। কেন আমি গেছি, মুহূর্তের মধ্যে ওখানে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে একটাই শ্লোক উচ্চারণ করে ওটাকে ব্যাখ্যা করলাম, সবাই আনন্দে বিগলিত হলো। একটাই শ্লোক ভাগবতের দশম স্কন্ধ থেকে, দেবীর ব্যাপারে, কাত্তায়নী মহামায়ী মহাযোগী নদীশ্বরী নন্দগোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ, এর গৌড়ীয় ব্যাখ্যাটা করার সঙ্গে সঙ্গে সবাই আনন্দে আটখানা হয়ে গেলেন যারা বসেছিল। এতে আমার গৌড়ীয় মঠের একটা প্রচার হয়ে গেল ছোট্ট। তারপর আমি যখন চলে আসছি, যিনি ভাগবত পাঠ করতে, দেবী ভাগবত আমাদের এই ভাগবত নয়, দেবীর মহিমা, তিনি ওখান থেকে চোখ বুঝে বলতে আরম্ভ করলেন, আজ আমার মনে হচ্ছে এইখানে যেন সুখদেব গোস্বামী স্বয়ং আবির্ভাব হয়েছে, এরকমভাবে মন্তব্য করলেন। হতেও পারে সুখদেব পরমহংস কখন কী সময় কার জন্য কোথায় যান, আমার মতো পশুর জন্য তিনি আবির্ভাব হতে পারেন, বলা যায় না, কিছুই বিচিত্র নয়। কখন কোথায় কেন এইসব পরমহংস বৈষ্ণবগণ যান তার উত্তর আপনাদেরকে দেয়া হবে না, কেন আপনারা বুঝবেন না সেই সব কথা। এখানে আমরা দেখলাম তাকে বাচ্চাগণ পাথর মারছে, তারা ধুলি দিচ্ছে গায়ে বলে একটা ল্যাংটো বাবা। কিন্তু সুখদেব গোস্বামী যদি আবির্ভাব হন তাহলে আপনাদের এখানে কেউ এমন নেই যে বলবেন না ইনি কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণের মতো রূপ, একই রূপ, একই রকম, খালি পীতাম্বর নেই, ল্যাংটো ইনি, কৃষ্ণের মতো কোকড়ানো চুল, কণ্ঠে ত্রিবলী রেখা শঙ্খের মতো, আর গতি হচ্ছে কৃষ্ণের মতো একবারে ললিত গতি, অপূর্ব বিন্যাস, তার চলা ফেরা তাকানো, পদ্ম পলাশ লোচন, তাকাবে যার দিকে সে আর তারা চোখ ফেরাতে পারবে না। এই ভাগবতের এই যে বর্ণনা, এটাকে অবশ্যই করা দরকার সুখদেব গোস্বামীর কৃপাপ্রাপ্ত হওয়ার জন্য। সুখদেব গোস্বামী বর্ণনা প্রসঙ্গে হঠাৎ এখানে বলা হয়েছে পরীক্ষিত মহারাজ সেই সব কথা আমরা যেটাকে এখন বলছি সেটা তুমি সাক্ষাৎ দেখছেন, যে হঠাৎ কোথা থেকে চলে এলেন সেটা বলতে গিয়ে বলছেন, তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমান অনপেক্ষক অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট ব্রীতশ্চ বালৈরবধূত বেশ ত্বাম দাষ্টবর্ষ সুকুমার পাদ করুরু বহবাং সুকপোলগাত্রম চার্বায়তায়ক্ষন্ন সত্তুল্যকর্ণ শুভ্রাননম কম্ব সুজাত কণ্ঠম চারু আয়তাক্ষ উন্ন সত্তুল্যকর্ণ শুভ্রাননম কম্বু সুজাত কণ্ঠম নিগূঢ়যোক্ত্যম নিগূঢ়যোক্ত্যম পৃথুতুণ্ড বাক্ষসম আবর্তনাভিম্বলিগল্বদরঞ্চ দিগম্বরম বক্রবকীর্ণ বিকীর্ণ কেশম প্রলম্ব বাহুম সমরোত্তমাভম শ্যামম সদা পিব্বয় অঙ্গলক্ষা স্ত্রীণাম মনজ্ঞম রুচিরস্মিতেন প্রত্যুত্থিতাস্তে মনয়ো শাসনেভ্যো তস্তল্লক্ষণাজ্ঞপি গুরুবর্চসম। সমস্ত মুনি ঋষিরা উঠে দাঁড়িয়ে পড়লেন সম্ভ্রমের সঙ্গে, কেন লোকে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, সাধুগুরু বৈষ্ণব তো বলেনি আমাকে দণ্ডবোধ করো আমি এলে দাঁড়িয়ে পড়ো, কী জন্য করে এটা বললে ভেতর থেকেই একজন প্রেরণা দেন, এরকম একজন মহাপুরুষ এসছেন শিগগিরি দাঁড়ান। এবং যে সমস্ত মুনি ঋষিগণ এমনকি নিজের যে পিতা বলবেন আপনারা, পারমাত্মিক জগতে পিতা পুত্র ঈশ্বর সম্বন্ধ কোনো স্বীকার করে না, হয় না। বেদব্যাস বসে রয়েছেন সেখানে, ভরদ্রাজ, বৈশিষ্ট্য পরাশর, বাবা পরবাবা, তার সে সুখদেব গোস্বামী ষোলো বছরের ছেলে, তার বাবা পরবাবা সমস্ত এখানে বৈশিষ্ট্য সব বসে রয়েছেন সে, কিন্তু সবাই একযোগে উঠে দাঁড়িয়ে পড়লেন হাজার। বলে মহারাজ দাঁড়াবার কী দরকার ছিল, ষোলো বছরের কালকের একটা ছেলে এসছে। বলে হ্যাঁ, তোমাদের চোখে কালকের ছেলে, কিন্তু তার সম্বন্ধে যে বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে, এটা এত উচ্চ অবস্থা, এটা সাধারণ লোকের অনুভবের বিষয় হয় না। তার রূপের বর্ণনা দেয়া রয়েছে, কোথা থেকে পর্যটন করতে করতে তত্র অভবত ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমান অলকে অল গাম অটমান অনপেক্ষক কেউ ডেকে আনেনি তাকে, হঠাৎ তিনি সেখানে উপস্থিত হয়েছেন। অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বীতশ্চ বালৈরবধূত বেশ, তাকে কেউ চিনতে পারে না, ভিকিরির মতো চারা শরীরে ধুলো দিয়ে ধূসর, কোনো পরিষ্কারের কোনো ইচ্ছা নাই, যেন মনে হচ্ছে আগুন চাপা ছাই চাপা ছাই চাপা আগুন, যেমন আগুনকে ছাই দিয়ে চেপে দিলে পরে বাইরে আগুন দেখা যায় না, হাত দিলে বোঝা যায় সরারই আগুন। সুখদেব গোস্বামী অনপেক্ষ রাস্তা দিয়ে চলছেন, কোথায় যাচ্ছেন? ভগবান যেখানে তাকে নিয়ে যাচ্ছেন, ভগবান যেখানে তাকে নিয়ে সেখানে যাচ্ছেন। তাই জন্য তিনি আজকে হস্তিনাপুর হয়ে সেখান থেকে সব অতিক্রম করে এত কিলোমিটার দূরে, এত কিলোমিটার জুড়ে দূরে সেখানে আজকে সুক্তাল ক্ষেত্র সুক্তীর্থে এসে উপস্থিত হয়েছেন। সেখানে আসার সঙ্গে সঙ্গে বলছেন তার বয়সটা কি বলেছেন, দ্বাষ্টবর্ষ, দ্বাষ্ট মানে দ্বি দুই অষ্টবর্ষ মানে হচ্ছে টু মাল্টিপ্লাইড বাই এইট, দুইকে আট, আটকে দুই দিয়ে গুণ করলে ষোলো হয়। মানে এই কথা বলার দরকার কি ছিল, সোজাসুজি বলে দিয়ে ষোলো বর্ষ বলে না, এই জন্য বলা হয়েছে দ্বাষ্টবর্ষ। চতুর্ষণের ক্ষেত্রে এরম ধরনের বয়সগুলো বলা হয়েছে দ্বাষ্টবর্ষ, এখানে দা হ্যাঁ চার পাঁচ বছরে, হ্যাঁ দ্বাষ্টবর্ষ না দশ বছরের হাফ, হ্যাঁ দ্বিপঞ্চবর্ষ ইত্যাদি ধরনের। এর বর্ণনা করার উদ্দেশ্য হল যে দেখতে ষোলো বছরের তার বয়স তো বটেই বলছে, কিন্তু দেখলে আমি আট বছরের ছোট্ট, এত সুন্দর সরলতা কল্পনা করা যায় না। এখানে যেসব বর্ণনাগুলি আমি করে দিলাম সেগুলো আর বর্ণনা আমি সময় নেব না। অপূর্ব দেখতে এখানকার যে হারটা মানুষের উঠে থাকে বিচ্ছিরি লাগে, পুরুষের সৌন্দর্য হয় এখানের হার যদি উঠে না থাকে, বক্ষ যদি পরিসর হয়, এখানকার যে জায়গা আছে এই স্থানটা বক্ষের সঙ্গে যে সংযোগস্থল এটা যদি গোল হয় সুন্দর, যেটা কাঠামোর মতো এরকম, তাহলে তাহলে সৌন্দর্য হয় না। পুরুষের সৌন্দর্যের কিছু লক্ষণ আছে শাস্ত্রে, তাহলে পুরুষকে দেখতে বলা হয় সুঠাম দেহ। সুখদেব গোস্বামীকে এত সুন্দর দেখতে এ কথা আমি বলছি শাস্ত্রের প্রমাণে, যে মনে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ আবির্ভাব হয়েছে, খালি এইমাত্র পার্থক্য তিনি উলঙ্গ, তার কোনো বেশ নাই, আর কৃষ্ণের পীতাম্বর আছে। প্রলম্ব বাহুম সমরোত্তমাম, প্রলম্ব বাহু আজানুলম্বিত বাহু আর দিগম্বরম, তার কোনো বসবাস তার কোনো আচ্ছাদন নাই, শরীরকে লুকিয়ে রাখবার কোনো কিছু, তার জীবনে গোপন বলে কিছু নাই। যেসব ব্যক্তির জীবনে দেখবেন, সাধকের জীবনে গোপন বলে কিছু নাই, তারা নিশ্চিত জানবেন তারা সিদ্ধ অবস্থায় পৌঁছেছে। বদ্ধ অবস্থায় গোপনীয় বস্তু ছাড়া কেউ বাঁচতে পারে না, কোনো না কোনো কোনো কিছুকে তারা গোপন করবেই করবে, কিন্তু সিদ্ধ মহাত্মার লক্ষণগুলো তার জীবনটা খোলা, যেখানে খুশি আয় দেখ আমার জীবনটা দেখে শিক্ষা নে, ইচ্ছা হলে এগিয়ে যা। এই জন্য দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম, কোঁকড়া কোঁকড়া চুলে এই ঘাটটা লটকা চুল কৃষ্ণের মতো, চোখের সামনেও পড়েছে চুলগুলো কৃষ্ণের যেমন পড়ে, এইভাবে। আর শ্যাম বর্ণ সবচেয়ে বড় কথা, ঘন শ্যাম, কৃষ্ণকে অনেকে কালো কালো বলে কিন্তু বাস্তবিক কৃষ্ণের বর্ণ হলো ঘন শ্যাম। নবীন মেঘ যখন ঘনীভূত হয় অত্যন্ত গাঢ় সেই সময় যে কালারটা দাঁড়ায় সেটাকে কালো বললে পরে ভুল হয়ে যাবে, ঠিক কালো নয়, ওটা হচ্ছে ঘন শ্যাম। মেঘ যখন ঘনীভূত হয় কচি মেঘ নবীন মেঘ, ওটা একান্তভাবে ঘনীভূত হলে যে রঙটা দাঁড়ায় এটা কোনো দার্শনিক যদি উচ্চ অবস্থায় ওঠেন সেটা দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে চিন্তা করেন। যেমন মাধবেন্দু পরিবার আকাশে দেখবে মেঘ হলেই মূর্ছা গিয়ে পড়ে গেল, কৃষ্ণ ওই যে মেঘ দেখলে পরে কৃষ্ণর শরীর মনে হয় কৃষ্ণ হয়েছে, রাধারানীর তাই তমাল বৃক্ষকে দিয়ে আসবে এই তো কৃষ্ণ সামনে বলে তমাল বৃক্ষটাকে জড়িয়ে বলল কৃষ্ণকে পেয়ে গেছি। এরকম প্রেম এরকম ভালোবাসা জাগতিক এই প্রেম ভালোবাসা যেটা আপনাদের অভিজ্ঞতা তাতে আছে সেটাকে যদি এর সঙ্গে মেলাতে যান বিরাট পানিশমেন্ট পাবেন। এত দুর্গন্ধ দূষিত চিজ বিষয়গুলো এই জগতে রয়েছে যার তুলনা কখনো অপ্রাকৃত জগতের সঙ্গে করতে যাওয়া মহামূর্খতার পরিচয়, কখনোই করতে নাই। কেবল দার্শনিকগণ আমরা মহামূর্খ একেবারেই বুঝতে পারবো না, কিছু না কিছু অভিজ্ঞতার একেবারে কাছাকাছি কোনো উদাহরণ না দিলে এরা কিছুই বুঝবেন। কৃষ্ণের গায়ের রং মেঘের মতো বললে লজ্জা করার কথা, কৃষ্ণের গায়ের রং মেঘের মতো আর কি করবে, এছাড়া তো আর কোনো উদাহরণ তোমরা বুঝবে না। কৃষ্ণ গায়ের রং কেমন সেটা যারা কৃষ্ণকে দেখেছেন তারাই ছাড়া আর অন্য কেউ জানতে পারেন না, এগুলো বর্ণনার বিষয় নয়। তথাপি আমাদের বলতে হয়, আর কোনো উপায় নাই। সবচেয়ে বড় কথা হলো কৃষ্ণকে বলা হয় অপ্রাকৃত কামদেব, যাকে দেখার পরে কোনো নারী জীবন স্থির থাকতে পারবে না, ম্যাগনেটের মতো টানবে, পুরুষগণকেও টানবে, এত সৌন্দর্য তার, সৌন্দর্যের পরাকাষ্ঠা। এখানে সুখদেব গোস্বামীর সৌন্দর্যটা কেমন এটা কৃষ্ণের সৌন্দর্যের যে যে মহিমাগুলো দেখা যায় সেগুলোই বলেছে। শ্যামম অর্থাৎ শ্যামবর্ণ অপূর্ব সুন্দর, শ্যামম সদা পিব্যবয়ু অঙ্গলক্ষা স্ত্রীণাম মনোজ্ঞরুচিরস্মিতেন, স্ত্রীণাম মনোজ্ঞরুচিরস্মিতেন, শ্যামম সদা পিব্যবয়ু অঙ্গলক্ষা, তার অঙ্গের বিন্যাসটা দেখলেই পাগল হয়ে যাবে। এক একটা চলা, তার আঙ্গুলের বিন্যাস, মুখের এক একটা, বলছেন যত ও তো কোনো স্ত্রী পুরুষের পার্থক্যই বোঝে না, জন্ম থেকে সুখদেব গোস্বামী কে স্ত্রী কে পুরুষ এটি জানেন, সে রাস্তা দিয়ে চলছেন আরাম, এই যে চলছেন আর যে সমস্ত স্ত্রীরা দেখছেন তা কী রুচন অবাক, আই ই আবার কোন সৌন্দর্য, সৃষ্টি ছাড়া সৌন্দর্য, আমাদের এই জগতের সৃষ্টির মধ্যে এই সৌন্দর্য তো আমরা দেখিনি, চোখ ফেরাতে পারছেন না। ওই জন্য এখানে লেখা রয়েছেন শ্যামম সদা পিব্যবয়ু অঙ্গলক্ষা স্ত্রীণাম মনোজ্ঞম রুচিরস্মিতেন, অপূর্ব রুচি। এখন এইসব আলোচনা প্রচুর অমৃতময় আলোচনা করতে ইচ্ছা হয় কিন্তু সময় পারমিট করে না, সেই জন্য আমি আসল কথাতে আবার ফিরে যাচ্ছি। শিল সুখদেব গোস্বামী এসে পাওয়ার পর শিল পরীক্ষিত মহারাজ শুধু নয়, সকলেই উঠে দাঁড়িয়ে যত ঋষিমুনির সঙ্ঘ ছিলেন দেবর্ষি থেকে আরম্ভ করে রাজর্ষি মহর্ষি সকলেই, যত ঋষিমুনি সকলেই উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন করেছেন, দণ্ডবত প্রণাম আদি, এবং সুখদেব গোস্বামীকে অভিবাদন করেছিলেন পরীক্ষিত মহারাজ, তাকে চরণ ধুইয়ে দিয়েছিলেন, তার চরণেতে নিজের মাথাটাকে রেখেছিলেন, তারপরেতে তাকে আসনেতে বসিয়ে দিলেন। কোন আসনে বলছেন? ব্যাসাসনে, ব্যাসাসনে বসিয়ে দিলেন। ব্যাসাসন কোন আসন বলছেন? এটা হচ্ছে উপদেষ্টার আসন, গুরুর আসন। আপনাদের মধ্যে সন্দেহ হতে পারে যে ব্যাসদেবজি মহারাজ যিনি তাকে ভাগবতের প্রসঙ্গ শুনিয়েছিলেন অথচ তিনি আজকে নিচে বসে রয়েছেন আর এই সুখদেব ওপরে বসে রয়েছেন, এসব কথার যদি অ্যানালিটিক্যাল আমি ব্যাখ্যা শুরু করি তাহলে মূল ভাগবতের ব্যাখ্যা হবে না। হয়তো ভগবান যদি কোনো সময় সুযোগ দেন আপনারা মনে রাখবেন এই সব কথার রসময় ব্যাখ্যা শুরু করব, তাহলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে গুরু রহস্যটা কী। সমাজের লোক এইসব বুঝতে পারেন না, আমি এই সব প্রসঙ্গ কোনো কোনো সময় হয়তো আলোচনা প্রসঙ্গে কিছু তুলেছিলাম। ব্যাস ও বেত্তিন ও বেত্তিবা ইত্যাদি শ্লোক আমি উত্থাপন করেছিলাম, কিন্তু সম্যক রূপে এইসব কথার গুরু তাৎপর্য আপনাদের সামনে ওরকমভাবে রসময় ব্যাখ্যা হয় নাই, এই জন্য অনুভবের বিষয় হয় নাই। অত্যন্ত গোপনীয় বস্তু, কি কারণে যার জন্য ব্যাসাসন এমন একটা আসন যেখানে হরিকথা আলোচনা প্রসঙ্গে কেউ যদি থাকেন, আমরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জীবনও দেখেছি। শুধু তাই নয়, এই সব মহাপুরুষগণের জীবনে আমরা দেখেছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ হরিকথা বলছেন, কোথায় বলছে, যেখানে সহজিয়াদের সংখ্যা বেশি, নবদ্বীপ শহর যেটাকে আপনারা বর্তমানে বলেন, রানী চড়াতে সেখানে একদা তারা বারবার বলেছিলেন, ঠিক আছে প্রভুপাদ, আমার তো আর কোনো দোষের কী আছে, হরিকথা বলতে বলেছে যাই। হরিকথা বলছেন তিনি ব্যাসাসনে বসে, হঠাৎ চোখ বুঝে হরিকথা বলা, আমার গুরুপাদ পদ্ম এরকম চোখ বুঝেই বলতেন, আমারও অভ্যাসটা খারাপ ছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে বৈষ্ণবদের শাসনে চোখটাকে খুলতে হয়, আগে চোখ বুঝিয়েই বেশিরভাগ আলোচনা করতাম, বলতেন না তাকালে পরে শ্রোতাদের আনন্দ হয় না, একটু উৎসাহ পায়। তো সেখানে আমরা দেখলাম শ্রীল প্রভুপাদ একটু হরিকথা বলতে বলে চোখটাকে খুলেছেন, খুলে দেখেন যে যেখানে শ্রোতাদের আসনে কম্বল মুড়ি দিয়ে তার পরমহংস গুরুপাদ পদ্ম গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বসে রয়েছেন শ্রোতার আসনে, ভিকিরির মতো এরকম কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছেন। প্রভুপাদের বুক ফেটে জল এসে পড়ল, আহা, পরমহংস শ্রেষ্ঠ গুরুপাদ পদ্ম আমার, যাকে চৈতন্য মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করবেন, তিনি আজ শ্রোতার আসনে বসে রয়েছেন। ঠিক সেই সময় গুরুপাদ পদ্মের মহিমা কীর্তন করছিলেন গৌরকিশোর বাবাজি মহারাজ, এই প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে চলে গেলেন। যেহেতু তার প্রশংসা করছেন কে, শ্রীল প্রভুপাদ বিমলা প্রসাদ সরস্বতী, আমার গুরুপাদ পদ্ম কত উচ্চ অবস্থা, এই বর্ণনা যেই তিনি শুনলেন বলে এবার আমার প্রশংসা করছে, ওখান থেকে চলে গেলেন। পরমহংস জগতের বিচার আপনারা জানেন না, অনেক এরকম ঘটনা আমরা দেখ শুনেছি যে গুরুপাদ পদ্ম শিষ্যকে বলে যে দশ বস ব্যাসাসনে, আপনার সামনে আমি ব্যাসাসনে বস, ওখানে বল, এগুলো তর্ক বিতর্কে দিয়ে সমাধান হয় না। গুরুতত্ত্ব কী তত্ত্ব আমি এ কথা আপনাদেরকে গল্প বলে বোঝাতে পারবো না, যেদিন আপনাদের এই হৃদয় হবে সেদিন বুঝতে পারবেন গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব। গুরুতত্ত্বটা ওরকম বিষয় নয় যে কিছু মুখস্থ করে আপনি গুরুতত্ত্ব বলবেন, গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, যখন যেভাবে আবির্ভাব হন তখন সেইভাবে আপনার কাছে প্রকাশিত হন। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তার নিত্যস্বরূপের পরিচয়, এটাও তার নিত্যস্বরূপ, মনে করবেন না এই সরস্বতী ঠাকুরের যে যে দেহটা এটাও একটা নিত্যস্বরূপ, এই স্বরূপে তিনি নিত্যকাল গৌরের সেবা করছেন, আর বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে সেখানে তার একটা স্বরূপ হল শ্রী শ্রী নয়ন মনে মঞ্জুরী। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের পরিচয় হল গুণমঞ্জুরী, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের পরিচয় হল কমল মঞ্জুরী। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে এই জাগতিক বিষয়তে আপনারা যে দেখলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ হলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের গুরুদেব, এখন যদি তাই হয় তাহলে আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি তাহলে বলো গুণমঞ্জুরী বলো না নয়নমণি মঞ্জুরী বলো, সব হেসে ফেলবে, সব রাধারানীর পরিকরি, সব একই অবস্থা, কোনো ব্যাপার না, ললিতা বড় না বিশাখা বড়, এগুলো কোনো কথা হলো। এই জগতে আমাদের গুরুতত্ত্বকে স্থাপনা করবার জন্য তাদেরকে গুরু গ্রহণ করতে হয়, তাদের গুরুত্ব অনন্তকাল ধরে ছিল এবং আছে। সরস্বতী যখন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই লোককে দীক্ষা দিতে পারতেন, কিন্তু সেই যদি সে ক্রিয়াকর্ম করতেন তাহলে জগতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বলবে তাহলে আর গুরু গ্রহণ করার দরকার নেই। এমনিতেই সরস্বতী ঠাকুর গৌরকিশোরদাস বাবাজি মহারাজের আলেখ্য থেকে সন্ন্যাস নিয়েছিলেন বলে কত পাষণ্ড ব্যক্তি পাশবিক আচরণ করছেন, তারা সমালোচনা করছেন। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ অন্তর্ধানে গেলেও আলেখ্যের মধ্যে কি তিনি নেই? যত আট প্রকারের বিগ্রহের কথা বলা রয়েছে, আট প্রকারের পুজোর বলা রয়েছে, তার মধ্যে ভগবানের আলেখ্য একটা। আলেখ্য তো ভগবানের পূজা করা যায়, কিন্তু লোকে এইসব তত্ত্ব জানেন না, জানবার ইচ্ছাও নেই। মঠ মন্দির মানেই হলো বেশি করে ভাণ্ডারা হবে, ছানার রস হবে, পুষ্প পরমান্ন হবে, লোকগুলোকে নেমন্তন্ন করা, আর এলে তারা কিছু না কিছু দেবেই। এটাই আমাদের উদ্দেশ্য নয়। আমি প্রসাদ দিতে মানুষ মানা করছি না, বরঞ্চ প্রসাদ দিলে পরে বাড়বে তোমাদের ভাণ্ডার। আমি প্রসাদ দিতে এই কথার মাধ্যমে মানা করলাম না, কিন্তু প্রসাদ দেওয়ার গোপন উদ্দেশ্য হলো হরিকথা শ্রবণ করিয়ে তাদের জীবনকে পরিবর্তন করা। প্রসাদ দেওয়ার উদ্দেশ্য এই নয় খালি চোপ্পচস্য লেহ পেহ আয়োজন করেছি, খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, বল মহারাষ্ট্র খুব ভালো, গেলি খেতে দেয়। আর শ্যাম বাবা কিছু দেয় না খেতে ফেতে, কিছুই নাই, কিছুই নাই তার কাছে। তো আমি ভালো না, এমনিতেই ভালো না, উপায় কিছু নাই। বাস্তবিক পক্ষে আমাদের অপ্রাকৃত জগতের ভাণ্ডারা হলো হরিকথার ভাণ্ডারা, যেটা না হলে আমাদের কোনো কিছুই গুরুত্ব থাকবে না। এই কথার জন্যই শ্রীল সরস্বতী ঠাকুর গৌড়ীয় মঠের বিভিন্ন উৎসব আদির আয়োজন করেছিলেন। এর গোপন উদ্দেশ্যটা বর্তমানে বোকা লোকগুলো হারিয়ে ফেলেছে। সরস্বতী ঠাকুরের ক্রিয়াকর্ম কিছুই বোঝেন নাই, তার নকল করতে গেছেন, তার নকল করে ওরা সব নরকগামী হচ্ছে, কিছু করার নেই। এখানে আমি আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে সুখদেব গোস্বামী এসে পড়েছেন, গুরুতত্ত্ব সম্বন্ধে বলেছিলাম, গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব। যে দিব্য দর্শনে দেখেন, দেখবেন এই সব মহাপুরুষরা তাদের নিত্যকাল গুরুত্ব ছিল এবং থাকবে। অনন্তকালের ইতিহাসে এমন সময় নাই যাদের গুরুত্ব ছিল না এবং থাকবে না, তথাপি তারা পৃথিবীতে জন্মান, আবির্ভাব লীলা আবিষ্কার করেন। আর সরস্বতী ঠাকুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার শরীরে একটা স্বাভাবিক দিব্য পৈতে ছিল, তার যখন জন্মগ্রহণ করেছেন দেখে শরীরে একটা পৈতে জড়ানো ছিল, জন্মাবার সঙ্গে সঙ্গে শিশুর গায়েতে পৈতে। কিন্তু তথাপি লোকে তর্ক করেন, সরস্বতী ঠাকুর তীব্র কথা বলেন বলে অনেকে তাকে সমালোচক বলে নিন্দা করেন, অনেকে তারে কড়া লোক বলে উপেক্ষা করেন, বলে এই কি সাধুর কথা, খালি কড়া কড়া কথা বলে, আবার কেমন সাধু, সাধু তো তাকে মিষ্টি কথা বলবে। আরে হ্যাঁ, সাধু খালি মিষ্টি কথাই বলে, সেই জন্য তো সুখদেব গোস্বামী ছাল ছাড়িয়ে দিয়েছেন। সুখদেব গোস্বামীর ওপরে তো আর কেউ নেই, তিনি যখন দেখবেন ভাগবতের এক একটা বর্ণনায় সেখানে গালাগাল দিয়েছেন, স কুকুর ওষ্ঠ উট বরাহ সুয়োর ইত্যাদি বলে গালাগাল দিয়েছেন সংসারী জীবজন, স অষ্ট বরাহ খড়ো ইত্যাদি বলে, এই সমস্ত গাধা ইত্যাদি বলে গেল। এখন আপনি বললেন পরমহংস ব্যক্তি গালা দেওয়ার তো দরকার নেই, কারণ গালাগাল কখন দেয়, যখন ভালো থেকে মন্ডটাকে আলাদা করে দেখে তখন বোঝাবার জন্য। কিন্তু জেনে রাখবেন এইখানেই হচ্ছে সিদ্ধান্ত, বড় বড় পরমহংস ব্যক্তি তারা জগতের কোনো বস্তুতে কোনো ব্যক্তিতে এক বিন্দু দোষ দর্শন করেন না, কিন্তু তবুও তারা কড়া কড়া কথা বলেন। কী জন্য? ইচ্ছে করে জড়ভূমিকায় জড় ব্যক্তিদেরকে না বাঁচাবার ব্যবস্থা করলে তারা বাঁচবে না। এই জন্য ছিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা অনুক্ষণ ভগবানের নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে রয়েছেন, সর্বক্ষণ রাধারানীর সেবায়। তথাপি ইচ্ছে করে কোনো ব্যক্তির গালাগাল দিতেন, মরবার জায়গা পাও না, আমার কাছে এসছো কপটতা করতে, অনেক গালাগাল দিতেন, যে গালাগাল আমি বলবো না। এখন আপনি যদি বলেন সাধু হয়ে গালাগাল দিচ্ছি, আর সাধু হয়ে সাধুদেরই তো গালাগাল দেওয়ার অধিকার আছে, আর কাউ তো অধিকার নেই গালাগাল দেওয়ার অধিকার। স্নেহ গৌরকিশোরদাস বাবাজি মহারাজ আজকে যদি গালাগাল না দিতেন, কোনো কোনো সাধু বিশেষ করে কোনো জায়গায় শাসন বলে কিছু নাই, আমার নিজে চুলটাকে ছিঁড়তে উচ্চ করে মনে হয় সব বন্ধ করে আমি চলে যাই, কিছু দরকার নেই, কোনো জায়গায় একটা ব্যক্তি গ্রহণ করছেন না। তারা বলছেন মহারাজ বসলেই খালি আচার্যগণের ধাক্কা দেন, খালি একটা করে ধাক্কা দেন। আমি আচার্যগণের নিন্দা করতে বসেছি কি? নাকি ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে তাদের কর্তব্য সম্বন্ধে কিছু যে কথা শাস্ত্রে আছে সেটা তুলে ধরেছি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন দুঃখ করে, হে কলি, তুমি যে প্রতিজ্ঞা করেছি সেটি রক্ষা করলে, আর কাউ কেউ আর বাঁচল না, এই অবস্থা। আমি কালকেও বলেছিলাম বাহ্যদৃষ্টিতে গৃহস্থ জীবন অনেক ভালো, কিন্তু সাধুবেশ গ্রহণ করে গোপনে অত্যাচার করবেন, বিভিন্ন স্ত্রী সঙ্গ আদি চলবে, এটা অন্য অন্য ব্যক্তিগণ গদিতে বসে অনুমোদন করতে পারেন, তার জন্য তারা নরকেও চলে যাবেন, কিন্তু এটা আমি অনুমোদন করতে পারবো না। তার জন্য যদি আপনারা আমাকে সব সমাজ থেকে আলাদা করে দেন আমি আনন্দে নাচব। আমি বলি তোদের এই যে সমাজটা এটা যদি বলে এক ঘরে করে দে, আমি আনন্দে গঙ্গায় গিয়ে স্নান করে আসব, বেঁচে গেলাম আমি, আমার দরকার নেই। কেবল ওপর থেকে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আনন্দিত, আমার কাউ সার্টিফিকেটের দরকার নেই। এখানে যে কথার জন্য এই কথাটা বলা হলো সেটা হলো গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যেভাবে শিক্ষাগুলো দিয়েছেন শুনলে পরে লোমকূপ খাড়া হয়ে যাবে। এসব কথার আমি বিস্তৃত ব্যাখ্যা আমি করব না, সময় সময় প্রসঙ্গক্রমে আমি তুলব। একদিন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ রানী চড়াতে, যিনি অল প্রায় উলঙ্গর মতোই একটা কৌপিনারে থাকে বসে বসে সারাক্ষণ ভগবানের চিন্তনে ডুবে, হঠাৎ তিনি একদিন সুন্দরভাবে কোঁচা করা একেবারে ধুতি আর গিলে করা পাঞ্জাবি এরকম মোটা পার কালো পরে সেখান থেকে গায়ে সেন্ট প্যান্ট লাগিয়ে ওপার থেকে সোজা এসে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে এসে বুঝ। ভক্তিবিনোদ ঠাকুর দেখে চোখ চরকা, এ কী বাবাজি মহারাজ, এ কী আপনার, এ কী লীলা! তিনি হি হি করে হাসছেন, গৌরকিশোর বাবাজি মহারাজ হাসছেন, তার যে গোপন রহস্য আছে ভক্তিবিনোদ ঠাকুর বুঝতেই পেরেছেন। গায়ে সেন্ট ভুর ভুর করে বেরোচ্ছে, এখানে গিলে করা পাঞ্জাবি পোঁচাটাকে ধরেছে জামাইয়ের মতন, এসে যখন ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করছেন কী হলো মহারাজ, আজকে আপনার এ কী অভিনব বিষয়, তিনি হাসছেন আর বলছেন আর তো আমারকে কেউ আর কপট সাধু বলতে পারবে না, আমি সাধুত্ব ছেড়ে দিয়েছি, এবার জামাই হয়েছি, ভালোই হল। গোপনে ব্যবিচার করার থেকে তো এখন অন্তত ভালো, এখন তার লোকে কিছু বলবে না, আমি তাই বেশ। সেই জন্য সাধু জগতের কলঙ্কগুলোকে দূর করার জন্য আমাকে যে কোনো করা কথা বলতে হয় আমি তা বলবো, কাউর যদি কিছু করার ক্ষমতা থাকে সে করে নিক, আমার কিছু যা আসে না, যত তাদের ক্ষমতা আছে সব একজনকে লাগিয়ে আমার সঙ্গে যা পারা করুক, কিন্তু সাধু জগতের কলঙ্ক কাগজে বেরোবে টিভিতে বেরোবে এই কথা আমি মেনে নেব না, এটা হতে দেবো না। সাধু জগতের কলঙ্ক, তুমি যদি আচার্য হও, তোমরা যদি সেই পজিশনে থাকো, সাধু জগতের কলঙ্কটাকে দূর করার চেষ্টা করো, নাহলে চৈতন্য মহাপ্রভু তোমাদেরকে স্বীকার করবে না, এটাকে ভালো মানুষই দেখাবার রাস্তা নয়। তোমার ক্ষমতা থাকলে তুমি কৃপা করেছ চরিত্র পরিবর্তন করো, ওকে সংশোধন করো, না যদি হয় তাহলে তাকে ত্যাগ করে চলে যাও। আমি আমার জীবনে করেছি, যাকে স্নেহ করি সে গোপনে অত্যাচার করছে, আমি তাকে ছেড়ে গিয়ে চলে গেলাম এটা ভাড়া করা বাড়িতে, এরা সব জানে, আমি গল্প কথা বলতে বসি নাই আপনাদের সামনে, তাকে ত্যাগ করে তাকে স্নেহ করে ধীরে ধীরে ত্যাগ করে চলে গেলাম ভাড়া করা বাড়িতে, যা মর, বাঁচতে চাইলে বাঁচ আয় নাহলে চলে যা মর। লোকে সংশোধন করাটা বড় কঠিন আমি জানি, তবুও চেষ্টা ছেড়ে দিলে হবে না। সবাই যদি বলেন যে কম্বলের লোম বাঁচলে তাকে আর লোম থাকে মহারাজ, হ্যাঁ তুমি একটা মূর্খের মতো কথা বলছো, যে কম্বল দিয়ে আমার সেই স্মৃতি মানবে না এরকম কম্বল আমি জঞ্জালে ফেলে দেব, কম্বল দিয়ে কী করব, যে কম্বলে শীত মানে না কম্বলের লোম বাঁচে কম্বল থাকে না, আরে কম্বলের লোম বাঁচে হলো এটা, সাধু জগতের সমস্যাগুলোকে কাটাবার জন্য নিত্যানন্দ প্রভু নামের হাট করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নাম হাটের ঝাড়ুদার বলেছেন, তুমি সেই সব কথা কাটিয়ে দিয়ে তুমি বড় সাধু হবে, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর পরিচয় যে নাম হাটের ঝাড়ুদার, তুমি তার থেকে বড় সাধু হবে নাকি, কি ভেবেছো তুমি, সমাজে নাম কিনতে বসেছে সব। নাম হাটের ঝাড়ুদার মানেই হলো নামের হাটেতে যে সমস্ত অবাঞ্ছিত জঞ্জাল সৃষ্টি হবে ঝাঁটা মেরে ফেল বাইরে, ঝাঁটা মেরে বাইরে ফেল, সাধু জগতে নালে পশুর সংখ্যা বৃদ্ধি পাবে, কোনো লাভ হবে না। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যদি আমরা দেখি বেশ দারু, ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যখন আমরা দেখব সমাজে বেশধারী সাধুর সংখ্যা বেড়ে গেছে, তখন যাবে। এবার কলির এবার গোপন উদ্দেশ্য আছে, ভক্তিময় ঠাকুর বলেছেন, আমি বলি না। তাহলে আমরা জানবো কেন বেশ নেওয়া অত চারটিখানি কথা না। একটা বাস্তব সাধুর সঙ্গে থাকলে পেছনের চামড়াটা উঠে যাবে, এ কীভাবে তিনি জীবনযাপন করেন। এরা ভেবেছে ঝোলে ঝালে খাবো, ঘুরে ঘুরে বেড়াবো আর ঝোলে ঝালে খাবো, এইটি আমরা প্রমাণ করবো এইটি সাধু, অত সোজা নয়। ভক্তিময় ঠাকুর তাহলে এই কথাটা বলতো না। যখনই বেশদারুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখনই জেনে নেবে সমাজে কলির প্রভাবটা বিস্তার পেয়েছে, কলি আবার তার গোপন অত্যাচার চালাচ্ছে। আজকে আমি যে শ্লোক দিয়ে উচ্চারণ করে এই সভা শুরু করেছিলাম ভাগবতী কথা, সেখানে আমি বলেছিলাম, সেটা যারা উপস্থিত ছিলেন না তারাও এই কথার মানে উপলব্ধি না করলে পরে বাস্তবিক যে দ্বিতীয় স্কন্ধে প্রবেশ হচ্ছে আজকে হরিকথা, তার কিছু বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারবেন না। সেখানে বলছেন কি কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম, অত প্রেচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ ইয়ৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। অত প্রেচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ ইয়ৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। সুখদেব গোস্বামীকে পরমহংস শ্রেষ্ঠ যোগিনাম পরম গুরুম উপাধি দিয়েছেন, কে দিয়েছেন, রাজন পরীক্ষিত মহারাজ বলছেন। যত যোগী এখানে উপস্থিত রয়েছে, যোগী মানে যারা যে পন্থায় ভজন ভজন করুন তার যোগ যোগাযোগ ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই যোগ এই শব্দটাকে কমন একটা শব্দ হিসেবে ব্যবহার করে। কেউ জ্ঞানযোগ, কেউ ধ্যানযোগ, কেউ রাজগৃহ যোগ, কেউ ভক্তিযোগ, যে যে লাইনে, যেমন নারদজি ভক্তিযোগ, বশিষ্ঠ আজি জ্ঞানযোগে রয়েছেন, বিভিন্ন যোগ রয়েছেন, যে যেভাবেই রয়েছে তাদের ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করাই তাদের জীবনের উদ্দেশ্য। এখন পরীক্ষিত মহারাজ এক কথাতে এটা সেরে দিয়েছেন, যোগিনাম পরম গুরুম, যত এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আপনি। কারণ কি, আপনার যে ধ্যান ধারণা, আপনার যে বিচার এক্সক্লুসিভ, আপনার বিচারের সঙ্গে এখানে কাউর বিচারের কোনো তুলনা করা যাবে না, অতুলনীয়। সেই জন্য সেখানে সুখদেব গোস্বামীকে গুরুদেবকে অভিবাদন জানিয়ে চরণে মাথা রেখে এবার এই উচ্চারণ করছেন, অথ পৃচ্ছামি। আমাদের জীবনটা তো দুদিনের জীবন, কিন্তু কেউ তো উপলব্ধি করছেন না। আপনারা হয়তো বলবেন পরীক্ষিত মহারাজের জীবন সাত দিনের মধ্যে চলে যাবে, সেই জন্য পরীক্ষিত মহারাজ বসেছেন, কিন্তু না, আমাদের সবারই জীবন সাত দিনের মধ্যেই যাবে। রবি শনি মঙ্গল সোম বুধ শুক্র এর মধ্যেই তো যাবে, কি এই সাত দিনের ছাড়া অন্য কোনো একটা বার আসবে? সাত দিনের মধ্যেই আমাদের এই জীবন যাবে। আর এই জীবনের পরিধিটা কতটা সেটা আমরা কেউ জানি না। আমি কিছুদিন আগে উল্লেখ করেছি শিক্ষিত সময় যেটা বলি, হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের গাণিতিক ব্যাখ্যা কী, সেটা বিচার করে আমি আগে কয়েকদিন আগে সাত পাঁচ সাত দিন আগে বলেছিলাম, উই লিভ ফর সাম ইয়ার, ফর সাম মান্থ, ফর সাম ফর্টনাইট, ফর সাম ডেজ, ফর সাম উইক, ফর সাম ডেজ, ফর সাম আওয়ার, ফর সাম সেকেন্ড, ফর সাম মিনিট, ফর সাম সেকেন্ড, ফর সাম ফ্র্যাকশন অফ সেকেন্ড। যখন জন্ম হয়েছিল তখন থেকে হিসাব করে মৃত্যুবন্ধে হিসাব করো, আমি 72 বছর 2 মাস 2 সপ্তাহ বা 5 দিন 5 মিনিট 5 সেকেন্ড এত ফ্র্যাকশন অফ সেকেন্ড, এটি তো জীবনের ব্যাখ্যা। তা এমন কোন জীব এই জগতে জন্মেছে কি যে এই হিসাবের বাইরে রয়েছে? এটা মর্ত জগৎ। এখানে এমন কোন জীব কি এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মেছেন যে এই হিসাবের বাইরে রয়েছেন? কেউ নেই। কেউ একটু বেশি দিন বেঁচেছেন, কেউ একটু কম দিন। আমরা দেখতে পাই যে আমাদের অনেক অনেক মহাজন আছেন, তারা 150 বছর পর্যন্ত বেঁচেছিলেন। তৈলঙ্গ স্বামী বলতে একটা মহারাষ্ট্রের সাধু ছিলেন, সাধু এ কথা বলতে হয় কেন সমাজের লোক বুঝবে না, নাহলে বাস্তবিক সদ্বস্তুকে আরাধনা করলেই সাধু বলা হয়। যাই হোক, আপনাদের সঙ্গে আমাকে এই কথাটা বোঝাবার জন্য বলতে হলো, তিনি শঙ্কর ভগবানের আরাধনা করতেন বারাণসীতে, তিনি 350 বছর বেঁচেছিলেন। আমাদের এই যে বিল্ল, আমাদের বিল্লমঙ্গল ঠাকুর, তিনি বেঁচে দিয়ে 750 বছর, কেউ বিশ্বাসই করবে না। আমাদের জগন্নাথ দাস বাবাজি মানে আর 150 বছর, এরকমভাবে মহাপুরুষরা অনেকেই অনেক বছর বেঁচেছেন, 750 বছর চোখ বুঝিয়ে খালি লীলা দর্শন করছেন ভগবানের। কোথায় বলছে, ব্রহ্মকুণ্ড বলে এক জায়গা আছে বৃন্দাবনে, তার তীরে তার ভজন কুটির ছিল, বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ লীলাগুলো চোখের সামনে খেলা করছেন, এগুলো সব দেখেছেন তিনি 750 বছর লীলা। তার নাম হয়ে গিয়েছিল বিল্লামঙ্গল ঠাকুরের লীলা সুখ, যেমন এখানে সুখদেব গোস্বামী, যার রন্ধে রন্ধে ভগবত কথা, তিনিই হরিকথা কীর্তন করতে পারবেন, যার প্রত্যেকটা ধমনীতে ধমনীতে হরিকথা কীর্তিত হচ্ছে, তিনি ছাড়া হরিকথা কীর্তন করতে অন্য কেউ পারবেন না। যদি করেন তাহলে সমাজের অমঙ্গল হবে, আর নিজে যিনি কীর্তন করতে আরও অমঙ্গল হবে। প্রত্যেকটা ধ্বনি প্রতিধ্বনি ধমনীগুলোতে সবাই কৃষ্ণের কীর্তন হচ্ছে, তিনি এই সমস্ত অপ্রাকৃত জগতের কথা কীর্তনের যোগ্য। তা যদি না হয় তাহলে হরিকীর্তনের দ্বারা সমাজে জঙ্গল জঞ্জাল সৃষ্টি হবে, যেটা বৃন্দাবনে হচ্ছে। আর একেবারে নাচছে লোকে, ক্ষীর খাচ্ছে, পুরী খাচ্ছে আর নাচছে, ভাই এই হরিকথা শুনলাম, আরও বেশি করে নরকে চলে যাচ্ছে। বাস্তবিক হরিকথা সেখানে তো হয় কি না, যদি কেউ তর্ক করে আমি দেখাও হরিকথা হচ্ছে কি না, হরিকথা হচ্ছে নাকি বেশ্যাবৃত্তি হচ্ছে, কি হচ্ছে দেখাও। যদি প্রমাণ করতে পারো হরিকথা হচ্ছে তাহলে দেখাও কার জীবনটা পরিবর্তন হলো। বাস্তব হরিকথা যে লোকের জীবনে পরিবর্তন হবেই হবে, হবেই হবে, না হয়ে পারে না। কিন্তু ওই কথাগুলোই লোকে শুনছে, ওরই কীর্তন বাজনা অর্কেস্ট্রা বাজছে, ওগুলোই সব ইন্টারনেটে চলছে, লোকে এই শুনে মনে মনে মনকলা খাচ্ছে বলে আমরা কৃষ্ণকে জেনে ফেলেছি। এখন আমাদের কিছু করার নেই, কিন্তু শাস্ত্রীয় বিচারে বলেছেন যিনি ব্যাসাসনে বসে সত্যকে গোপন করবেন, সুন্দর বেশভূষা কণ্ঠস্বর বিভিন্ন মিউজিক বাজনা আদি বিভিন্ন পরিবেশের দ্বারা জনগণের মনকে হরণ করার চেষ্টা করছেন, তিনি ব্যাসাসনে বসে বেশ্যার কাজ করছেন, শাস্ত্রের বিচার। তাকে এই জন্য ব্যাসাসনে বসানো হয়নি, ব্যাসাসনে বসে যদি 10টা লোক বাস্তবিক হরিকথা শোনে তাদের জীবন যদি পরিবর্তন হয়, তাহলে তুমি ব্যাসাসনে বসে ব্যাসদেব গোস্বামী যে ক্রিয়াকর্ম করে দিকে দেখিয়ে দিয়েছিলেন সে ক্রিয়াকর্ম তুমি করেছিলে বলে মানা হবে, তা নাহলে মানা হবে না। কেন বিভিন্ন জনগণকে আকর্ষণ করার জন্য বেশ্যাওতাই করে, ভালো কাপড় পরে বিভিন্ন রকমভাবে কায়দা করে যাতে আকর্ষণ করে, তাহলে তোমার সঙ্গে তার কি পার্থক্য রইল? তুমি এই করার জন্য কি সাধুর বেশ গ্রহণ করেছো নাকি, তুমি এই করার জন্য কি বড় আসনে বসেছো নাকি? এগুলো তো ভাগবত বিভিন্ন স্থানে গালাগাল দিয়েছেন। অধিরূঢ় বলছেন, অধিরূঢ় উত্তম আসনম, লোককে বঞ্চনা করছে উত্তম আসনে, অত্যন্ত উঁচু আসন, যার ওপরে আসা আসন হয় না তার নাম হলো ব্যাসাসন, যার ওপরে আর আসন হয় না তার নাম হলো ব্যাসাসন। শূদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবিনহা, শূদ্রগুলো যাদের হৃদয়তে শূদ্রত্ব যায় নাই, যারা এখনও রক্ত মাংস সংসারের চিন্তা ভাবনা পিতা মাতা কবে ত্যাগ করে এখনও তার টাকা গোপন করে করে পাঠাচ্ছে ফ্যামিলিতে, আরে তোদের গতিটা কী হবে তারা দেখ শাস্ত্র। বই শূদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবিনহা, তপস্বীর বেশ ধারণ করে গোপনে হত্যা যায়, কী লাভ হবে শাস্ত্র বলছে। আর এই উচ্চ আসনে বসে কি করছেন বলছে, এরা সব কি করছেন, উপদেশ করছেন জগৎকে। অধিরূঢ় উত্তম আসনম, অতি উচ্চ আসনে বসে সমাজকে ভ্রান্তপথে পরিচালনা করবার দায়িত্ব নিয়েছেন। এত তাড়াতাড়ি সমাজ ভ্রান্তপথে যেত না, কিন্তু আমি বেশ নিয়ে সমাজকে ভ্রান্তপথে আরও তাড়াতাড়ি হলো, কেন লোকে আমাকে সাধু বলে জানলো বিশ্বাস করলো, তাই রেখে বলা বিশ্বাসঘাতকতা, এটাকে বলে বিশ্বাসঘাতকতা, আমাকে লোকে বিশ্বাস করছে, করবেই সাধু বেশ গুণ, আর যখনই আমি তোমাদের ঠকাবো তাহলে আমাকে বলা বিশ্বাসঘাত, ট্রেইটর, বিশ্বাসঘাতক বলা হবে। বিশ্বাসঘাতকতা করা বুদ্ধিমানের কাজ হয় না, ওই জন্য তোমার কাছে একজন শিষ্য হোক বা দশজন হোক, কিছু যা আসে না, তুমি সত্য কথাটা বলতে শেখো আগে, আর কিছু দরকার নেই তোমার জীবনে। বাহাদুরি, অনেক বাহাদুরি দেখিয়েছ, খালি সত্য কথাটা বলতে শেখো, বসো দেখি সত্য কথা বলো, কিন্তু কে শুনবে আমার কথা। যাই হোক, অত পৃচ্ছামি, এখানে সুখদেব গোস্বামী তাকে সবাই সম্মান জানাচ্ছেন উঠে দাঁড়িয়ে, এবং এইখানে প্রশ্ন রেখেছেন কে, পরীক্ষিত মহারাজ। এই প্রশ্নটা, এটাকে আমাদের শাস্ত্রকাররা বলছেন ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, এটা সার্বজনীন প্রশ্ন সমস্ত জগতে, ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন। ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন বলে যদি কিছু থাকে তাহলে এই একটাই, সেটা কি, কে আমি কেনে মোরে যারে তাপত্র হয়, ইহা নাহি জানি কইছে মোর হিত হয়। অথ তো ব্রহ্ম জিজ্ঞাসা, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যেহ ইয়ৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। মরণশীল মানুষের, এই জগতে মরণশীল মানুষের মর্তভূমিতে মরণশীল মানুষের কি করা কর্তব্য, কি এমন সাধন আছে যেটা করলে পরে আমি আর কোনোরকমভাবে পতিত হব না, অবধারিতভাবে আমি এই জড় সংসার থেকে মুক্ত হয়ে পরম পুরুষের পরম পথ প্রাপ্ত হতে পারব, এরম কোনো রাস্তা আপনার জানা আছে, দয়া করে বলুন। অথ পৃচ্ছামি, এই অথ, এই সব কথাগুলো ব্যাখ্যা করতে গেলে ভাগবতার এগোবে না, ওই জন্য সময় সময় সুযোগ হলে আমি বলবো। অথ এই কথাটা হচ্ছে অথ, অথর দ্বারা মঙ্গলাচরণও হয়, অথ এইসব দ্বারা মঙ্গলাচরণও হয়। আর অথ শব্দটা উচ্চারণের মানে হলো এর পেছনে একটা গভীর রহস্য রয়েছে। অথ পৃষ্ঠামি অর্থাৎ সমাজ সংসারের এই নাশবান অবস্থাটাকে অবলোকন করে, অনুভব করে আজ আপনার কাছে আমি এই প্রশ্নটা করেছি। এই জন্য নাহলে অথ দিয়ে কোনো দিন শব্দ শুরু হয় না, কোনো দিন কোনো শব্দ বাট কিন্তু দিয়ে কি কোনো শব্দ হয়, যেই কিন্তু দিয়ে হবে বলে না, কিন্তুর আগে কিছু একটা ছিল, কেন আপনারা পড়বার সময় ফেজ এবং ক্লজ এগুলো পড়েছেন, শব্দের বিভাগ, কোনটাকে ফেজ বলে, কোনটাকে ক্লজ বলে, কোনটাকে কমপ্লিট সেন্টেন্স বলে, তাই কি না, এগুলো ছোটোবেলায় পড়েছি। তাহলে আমরা এখানে দেখছি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হচ্ছে বেদান্ত সূত্রের, ভাগবত শাস্ত্র বলছেন এই যে অর্থাৎ এখানে বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, আর পরীক্ষিত মহারাজের অথ পৃচ্ছামি, এই সমস্তগুলো যদি মেলানো হয় সব একই। এই সমস্ত যে সমস্ত কথাগুলো আমি তুলে ধরলাম প্রত্যেকটাকে ট্যালি করলে দেখা যায় সব এক এক অর্থ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরা এই কথাগুলোকে বিভিন্ন পরিস্থিতিতে তুলে ধরেছেন, কিন্তু কথাগুলোর অর্থ কিন্তু এক। অথ পৃচ্ছামি সংসিদ্ধি, আমরা যারা বোকা তারা সিদ্ধি লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু যারা বাস্তব সেই জগতে যেতে চান তারা বলে সিদ্ধি দিয়ে কি করব, সিদ্ধি মানে ছোটোখাটো সিদ্ধি, যোগ সিদ্ধি বলা হয়, তার মধ্যে অনিমা লঘিমা প্রকিমা প্রকাম ইত্যাদি আছে, তারপরে আবার এরপরে আবার ১৮ রকম আছে, সে পুরো মেলালে ১৮ রকম বিভিন্ন রকম গুপ্ত অনেক সব সিদ্ধি আছে, কিন্তু আপনাদের মধ্যে কেউ কি প্রমাণ করতে পারেন যে কেউ এই ১৮ রকম সিদ্ধির মধ্যে কোনো একটা সিদ্ধি লাভ করে ভগবানকে চরণে গেছেন, ভগবানের চরণ কেউ প্রমাণ করতে পারেন? কেন এই সিদ্ধিগুলো লাভের প্রমাণ, এই সিদ্ধিগুলো লাভের দ্বারা এটা প্রমাণিত হয় না সে ভগবানকে লাভ করে, যেখানে গুরু বৈষ্ণবের চরণে স্বাভাবিকভাবে যত জগতের সিদ্ধি আছে তার চরণে লোটাপুটি খায়, জগতে যত সিদ্ধি আছে গুরু বৈষ্ণবের চরণে এরকম লোটাপুটি খায়, সেগুলো নেয়ার জন্য তার ব্যস্ত হয় না, সমাজকে কিছু জাদু দেখিয়ে দেবো, সমাজগুলো দেখো সিদ্ধ মহাত্মা, সিদ্ধ মহাত্মা লক্ষণ ওঠার না, কিন্তু অনেক কথা আমি কী বলবো বোঝেও না লোকে, প্রেমটাই হলো সম্পত্তি। যাই হোক, এখানে আমরা দেখলাম যে এই যে প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীর সামনে, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সার্বজনীন প্রশ্ন, কেন এই প্রশ্নটা এই জড় সংসারের যে অনন্ত জীবরাশি তাদের মধ্যে থেকে কেন এই প্রশ্নটা আমাদের কাছে আসছে না? সবচেয়ে বড় অবাকের বিষয় হলো এটা, সবচেয়ে বড় অবাকের বিষয় কোনটা, তা কেন আমাদের কাছে এই প্রশ্নটা আসছে না, কেন আসছে না, কেন এলো এটা অবাক না, কেন আসছে না, আসা উচিত ছিল, আমাদের কাছে এই প্রশ্ন আসছে না কেন, যে কিভাবে আমরা জীবনযাপন করবো, কিভাবে ভগবত চরণে যাব, এই দুই দিনের জীবনে এই মাত্র কয়েকদিনের জীবন লাভ করে এই যে আনন্দ মন যে গোপে তা দিচ্ছি এটাই কি যথেষ্ট, এরপরে কি কিছু নাই, এই শরীর ছাড়ার পর কোথায় যাবো, কি হবে, এসব মধ্যে আমরা কি এতটুকু চিন্তা করবো না, আমরা এতটাই বিপদ থেকে যাবো চিরকাল, এটা বুদ্ধিমানের কাজ করবো না। সেই জন্য সেখানে বলছেন যত মনীষী আছেন তারা যোগী, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমি আপনি, আপনাকে মরণশীল মানুষের কি এমন সাধন করা উচিত যে যেটা করলে পরে আমি এই দুদিনের শরীর ত্যাগ করে ভগবত চরণে অনায়াসে আমি সিদ্ধি লাভ, সংসিদ্ধি, এখানে সিদ্ধির কথা বলা নেই, অথ পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরুম পুরুষ স্নেহ মানুষ, অথ পৃচ্ছামি সংসিদ্ধি, আমাদের যেমন দেখবেন ইংরাজি কোনো শব্দ লিখলে তখন কর্তার যত কাছাকাছি ভাবটাকে ক্রিয়াবোধক যে শব্দটা ক্রিয়াটাকে বোঝাবে সেটা কর্তার কাছাকাছি বসাতে হয়, কিন্তু সংস্কৃত সেরকম না, ভাবটা অন্য সময় ঘুরে যায় অন্য জায়গায় যায়, এগুলো যারা ভাষা জানে তারা অবাক হয়ে যায়, তাহলে অথ পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরু পুরুষ কার্যম অনেকে ভাষা অনেকে শিখেছেন কিন্তু সেগুলোকে অনুভব করে সেগুলোকে বোঝা খুব কম লোক আছে, যেমন একজন যদি বলা হয় সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম, কোনো ব্যক্তি যদি এখানে বসে বলি তোমরা তো ইংরেজি করেছো আর সাঁতার কাটাটা কি, তারা সঙ্গে সঙ্গে বলে কেন এ তো সোজা সাঁতার কাটা হলো এটা যে ভাব সাঁতার কাটা একটা ক্রিয়া বোঝাচ্ছি আমি তুমি একটা বোকা, দেখি বলছে সাঁতার কাটলে পরে এটা ভালো ব্যায়াম হবে, এখন সাঁতার কাটছে না তো কি করে না হলো এটা নাম হয়ে গেল, আর ভালো ব্যায়াম এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, লোকে বুঝে না, এখন এইসব আলোচনা করলে তো মুশকিল কনফিউশন হয়ে যাবে, এই জন্য ভাষাটাকে শেখবার চেষ্টা, ভাষা না শিখলে পর অনুভব হয় যারা সে অবস্থা হয়েছে পরমাংশ তাদের ভাষা ভাষায় কি যা আছে, বক্সির পাওয়া যে মারা হ জামু এটাই ভগবানের কাছে চলে গেছে, আপনার দৃষ্টিতে তার কিছুই নেই, আপনার দৃষ্টিতে তার ব্যাকরণ মহাপ্রভু কিছুই জানেনি ভগবানের কাছে পৌঁছে গেছে, আমি এই কথা বলছি না যে ব্যাকরণ জানলে এই ভাষা জানলেই আমি বড় সাধু হবেন, আমি সে কথা প্রমাণ করি, তবে হ্যাঁ ভাষাটার অনুভব থাকে বলে অনেক জিনিস আপনি বিচার করতে পারবেন, আর যদি সাধু হয়ে পড়েন তাহলে ভাষার জ্ঞান থাকবে, লোককে প্রচার করবার একটা ক্ষমতা থাকবে, যদিও আচরণের দ্বারাই প্রচারটা ম্যাক্সিমাম হয়, কথার দ্বারা বেশি হয়, কথার থেকে আচরণ সনাতন রূপ এরা কোথায় প্রচার করতে গেছিলাম, আর আমাদের সরস্বতী ঠাকুরের আনুগত্যে আমরা বাধ্য হয়েছি আচরণ দেয় তীব্র আচরণ, এটাই হলো প্রচার, আমি অনেক কথা আজকে আলোচনা করতে পারছি না, এই মুহূর্তে সময় ফুরিয়ে এসছে, আমি এই শ্লোকের উচ্চারণ করে এখানে আপনাদের তৃতীয় স্কন্ধে আজকে সায়ংকালীন অধিবেশনে প্রবেশ করব, আপনারা সব সাবধান হয়ে এইসব কথা শ্রবণ করবেন, অথ পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরু পুরুষ স্নেহ ইয়ত কার্যম ভাঞ্চা কল্পতরু শ্রী কৃপা সিন্ধু পদ চারণ কামন ভবিষ্যৎ।